الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক তার ঘরে বসে কিছু সময় কোরআনে কারীমের আলোচনার মাধ্যমে কাটাবার সুযোগ করে দিয়েছে গুনামুক্ত অবস্থায় সময়টা কাটতেছে গুনাহ তো হচ্ছে না হাদিস শরীফে আসছে যে ব্যক্তি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওযু করবে এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে অপর হাদিসে আসছে যে ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ইতিকাফের সওয়াব লেখা হতে থাকবে বান্দা যখনই ঢুকবে তখনই সে ইতিকাফে নিয়ত করতে পারে মসজিদে ঢোকার সুন্নাত পাঁচটা বিসমিল্লাহ পড়া দুরুদ শরীফ পড়া মসজিদে ঢোকার দোয়া পড়া ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সর্বশেষ সুন্নাত ইতিকাফে নিয়ত করা মসজিদে ঢোকার সময় আমার ইতিকাফে নিয়ত ছিল না নামাজের মাঝে মনে হয়েছে নামাজের শেষে মনে হয়েছে বের হওয়ার দুই মিনিট আগে মনে হয়েছে যখনই মনে হবে তখনই আমি সাথে সাথে মনের থেকে নিয়ত করে নিব মুখে বলার প্রয়োজন নাই যে আল্লাহ আমি আপনার ঘরে ইতিকাফে নিয়তে অবস্থান করতেছি এই নিয়তটা আমার অন্তরে স্থির করার ফলে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ঘরে মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে অফিস এখন সব অফিসে পাঁচ সিস্টেম চালু হয়েছে অফিসে ঢোকার সময় পাঁচ করে ঢুকতেছে আবার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা থাকি, আবার শেষ সময় আবার পাঁচ দিন চলে আসতেছে। অফিসে যতক্ষণ সময় সে থাকতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার বেতন উঠে যাচ্ছে। সে যদি এক ঘন্টা আগে বের হয়ে যায় তো এক ঘন্টার বেতন হয়তো অনেক অফিস থেকে মাইনাস হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে মসজিদে তার অফিসে আছে ততক্ষণ পর্যন্ত তার এটা নির্ধারিত বেতন তার অ্যাকাউন্টে উঠবে হিসাবে। ঠিক আল্লাহর ঘর মসজিদের হিসাবে এরকম, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে থাকবে ইতিকাফের নিয়তে ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় ফেরেশতারাগণ সব লিখতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত অবস্থায় সমস্ত সওয়াবের মাধ্যমে সময়টা কাটাবার সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত, আয়াতটির অর্থ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানতটা তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছায় দাও, আদায় করে দাও। এরপরে যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, বিচার করবে, তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দিচ্ছে, আল্লাহ তাআলা তোমাদের সব আলোচনা শোনেন, এবং কে আমানত রক্ষা করতেছে আর কে করে না আল্লাহ তাআলা সেটা ভালোভাবে দেখেন। এই হলো আয়াতের তর্জমা। আগের সাথে কি মিল? গত অতীতের আয়াতগুলো ছিল ইহুদিদের সম্পর্কে, আসমানি কিতাব ওয়ালাদের সম্পর্কে, তারা নিজেদেরকে দাবি করত তারাই সবচেয়ে বড় হেদায়ত প্রাপ্ত, তারাই সবচেয়ে উত্তম। দুই তিন সপ্তাহ আগের থেকে যে আলোচনাগুলো যাচ্ছিল, তারপরে এদের শাস্তি কি হবে, আর ইমানদাররা ইমান আনলে তাদের নিয়ামত তাদের পুরস্কার কি হবে আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে বলে দিলেন ৫৭ নম্বর আয়াতে। আজকের আয়াতে বলে দিচ্ছেন হে ইমানদারগণ, তোমাদেরকে যে নিয়ামত দান করা হলো সেই নিয়ামতের যে দায়ী দায়িত্বগুলো আছে সেই দায়ী দায়িত্বগুলো কিন্তু তোমরা আমানত নামে যেটা আছে সেটা তোমরা আদায় করো। আর ইহুদি সম্প্রদায়ের কাছে যে আমানত ছিল আসমানি কিতাব, সে আসমানি কিতাবের আমানত তারা রক্ষা করে নাই, তারা কিছু গোপন করছে, কিছু বিশ্বাস করছে, কিছু বাদ দিছে। সুতরাং ইহুদিরা যেভাবে আমানত রক্ষা করি নাই তোমরা তাদের মতো না হয়ে, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ইহুদিদের মতো না করে তোমরা তোমাদের আমানত রক্ষা করো। এই হলো আগে পরের আয়াতের মিল। তবে এই আয়াতটা অবতীর্ণ হওয়ার একটা কারণ আছে যাকে বলা হয় শানে নুজুল, আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন কাবা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে চলে আসল, নিয়ন্ত্রণে চলে আসল, তখন কাবা শরীফে ঢুকবে, ঢোকার জন্য কাবা শরীফের চাবি প্রয়োজন। চাবিটা আছে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের আগে থেকে চাবিটা তাদের কাছে আছে। হিজরতের আগে অর্থাৎ মক্কা বিজয় এবং তার আগে হিজরত, হিজরতের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যিনি খলিফা উনি না, ওসমান ওনার নাম আছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, আর ইনি হলেন ভিন্ন ওসমান। এই জন্য আরবরা বাপের নামের সাথে মিলাই লাগায় যাতে ভুল না বোঝে। আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ তাক দিলে তো অনেকে শুনতে পারে, যেন বাপের নামের সাথে মিলাই যাতে ওসমানদারা কেউ অন্য কিছু না বোঝে। এই ওসমানদার উদ্দেশ্য ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আগে হিজরতেরও আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের কাছে চাবি চাচ্ছিল, ওসমান চাবিটা একটু দাও আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে একটু ইবাদত করি। তখন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, উনি চাবি দিতে অস্বীকার করলেন, না চাবি দেওয়া যাবে না, বারবার চাইলেন দিলেন না। তখন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আল্লাহর রাসূল, ওসমান এমন একদিন আসবে যেদিন এই চাবি আমার নিয়ন্ত্রণে থাকবে, যখন আমি ইচ্ছা তখন এই চাবিতে ঢুকবো, যখন ইচ্ছা তখন আমি চাবি নিব আবার দিব, এমন একদিন আসবে। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই সুসংবাদ এই বাণী শোনার পরের থেকে আমি নিশ্চিত ছিলাম যে কোনো একদিন এই চাবি এবং এই চাবির যে ঘর সেই ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে যাবে। তখন উনি ইসলাম গ্রহণ করেন যখন বলছেন, সেটা তো হিজরতের আগের ঘটনা, যখন মক্কায় মুসলমানরা নির্যাতিত ছিলেন নিপীড়িত ছিলেন সেই সময়ের ঘটনা। হিজরত করে চলে গেছেন মদিনায়, মদিনার থেকে যখন ফাতহে মক্কা মক্কা বিজয়ের যে বছর সে বছর আসলেন, আসার পরে কাবা শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন, ঢুকার জন্য চাবি চাইলেন, চাবি কোথায় আছে? সবাই বলল চাবি তো ওসমানের কাছে। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের আত্মীয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চাচা। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন চাবি নিয়ে আসতেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জোর করে ওসমানের কাছ থেকে চাবি নেওয়ার জন্য চেষ্টা করছেন, উদ্দেশ্য ছিল ভালো, উদ্দেশ্য ছিল কাবা শরীফের খেদমত করবেন, আর চাবি যাদের কাছে থাকবে তাদেরই দায়িত্ব থাকে জমজমের কূপের পানি পান করানো। আজ থেকে 50 বছর আগে যারা হজে গেছেন তাদের থেকে শুনলে পাবেন জমজমের কুয়া থেকে তারা মগে ভরে ভরে পানি পান করছে, অনেক আগে যারা গেছে। বিভিন্ন জায়গায় যেমন হাউস থাকে, হাউসের পাশে মগ থাকে, তখনকার যুগে জমজমের কুয়ার থেকে পানি পান করার জন্য কিছু মগ থাকতো, স্টিলের মগ, মগে শিকল দিয়ে বাঁধা থাকতো, ওই শিকলের মগ থেকে পানি এনে জমজম কুয়া থেকে মগে করে পানি এনে ওই পানিটা হাজিদেরকে পান করানো হতো। এটা বড় একটা সেবার কাজ ছিল আরবদের কাছে। তা চাবি যাদের কাছে থাকবে এরাই জমজম কুয়ার দায়ী দায়িত্বে থাকবে। এই দিক লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন যে চাবিটা উনি নিয়ে নেবেন, দিলেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন, দিলেন না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার তিনবারের মাথায় তাফসীরে কিতাবে লেখা আছে তিনবারের মাথায় ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন চাবি দিলেন তৃতীয়বারে তখন দেওয়ার সময় বললেন, হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে আমানত দিলাম, উদ্দেশ্য হলো যাতে আবার উনি ফেরত পান, কারণ চাবি তো সবাই যাচ্ছে, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে ঢুকলেন। এই ঢুকাই ছিল ওই ঢুকা যে ঢুকায় ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, এটা হচ্ছে ওই ঢুকা, এবং পানি দিয়ে পরিষ্কার করেছিলেন। এই হিন্দু ধর্ম যে একাধিক খোদা এটা অনেক আগের থেকে, আরবদের এক বছরে 360 দিন সাধারণত, ইংরেজি বছরে 165 দিন, আরবি বাংলা সাধারণত 360 দিন। 360 দিনে এক এক দিনে এক এক দেবতার ইবাদত করার জন্য তার এক এক দিন এক একটা মূর্তি বানিয়ে 360টি মূর্তি বানিয়ে রাখছিলেন, এক এক পাশ থেকে ইবাদত করা শুরু করতেন। এবং এই মূর্তিগুলোকে শুধু মূর্তি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বিভিন্ন নবীদের আকৃতি দিয়ে রাখছিলেন। হাদিসের বুখারী এবং মুসলিম সহ সব হাদিসের কে দেওয়া আছে, এরা কত যে অন্ধকারের মধ্যে ছিল ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের হাতে ওনাকে মূর্তির আকৃতি দিয়ে ওনার হাতে একটা তুনির দিয়ে রাখছিলেন, তীর তুনির ধনুক তিনটা জিনিস থাকে, যারা একটু আগের মানুষ গ্রামের মানুষ তারা বুঝবো, তীর তুনির ধনুক তিনটা জিনিস, লম্বা যেটা মারে সেটা হলো তীর বলে এটাকে, আর যেটা বাঁকা হয় এটাকে বলে ধনুক, ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, আর হলো তুনির, সেটা হলো শীতকালে যখন যারা খেজুর গাছ কাটে, খেজুর গাছ যারা কাটে এদের পিছনে দা লাঠি সুতা রাখার জন্য একটা থলের মতো বানায় বাঁশের কুঞ্চি দিয়ে, এটা হলো ওটার মধ্যে তীর রাখতেন, এটা রাখতেন পিছনে দড়িতে বেঁধে রাখতেন, আর তীরের মাথা ধারালো মাথা থাকতো উপরের দিকে, এটা উপরের দিকে থাকতো, ধনুকটা হাতে থাকতো, এই একটা তীর এভাবে হাতে টান দিয়ে নিয়ে ধনুকে বসে লম্বা টান দিয়ে ছেড়ে দিতেন। এই ছিল তখনকার যুগের অস্ত্র। ইসমাইল আলাইহিস সালামের হাতে একটা তুনির দিয়ে রাখছিলেন, ওই তুনিরের মধ্যে অনেকগুলো তীর থাকতো, সেই তীরের মাথায় একটাই হা, একটাই না, একটাই পাবে, একটাই পাবে না, বিভিন্ন জিনিস তারা লিখে রাখতো। যখনই কোনো বিষয়ে তাদের সিদ্ধান্তের দরকার হতো, সফরে যাবে, ব্যবসা করবে, উট জবাই করছে 10 জনে মিলে, এখন সবাই টাকা সমান দেশে, একজনকে দিবে না বা দুইজনকে দিবে না, এখন লটারি করবে, আমাদের দেশের যেমন লটারি করে টাকা সবাই থেকে নেয় কয়েকজনকে দেয়, এই জন্য তো হারাম এটা। তখন তারা কি করতো, ইসমাইল আলাইহিস সালামের হাতে যে তীর গুলো রাখা আছে, এই তীর ভাই আসো আমরা 10 জনে একটা উট জবাই করছি, এক একজন এক একটা তীর উঠাবো, তীর উঠাতো, একজনের ভাগে লেখা থাকতো 2, সে 2টা ভাগ পাবে, আর একজনের লেখা থাকতো 0, সে কিছু পাবে না। সিদ্ধান্ত যে আমাদের খোদা এটা ফয়সালা দিয়েছে, তোমার কিছু করার নাই, এটা অন্ধত্বের যুগে তারা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকে হাদিসের ভাষায় আছে আল্লাহ রাসূলের হাতের ইশারা দিয়েছিলেন, শুধু লাঠি ব্যবহার করা লাগেনি। অপর হাদিস আছে আল্লাহ হাতে যে সবসময় লাঠি ছিল, সেই লাঠি দিয়ে শুধু ইশারা করেছিলেন, 360 মূর্তি উপর হয়ে পড়ে গিয়েছিল। সূরা বনী ইসরাঈল আছে, কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যে সত্য আসছে মিথ্যা দুর্বৃত্ত হয়েছে। 360 মূর্তি বাহির করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, কয়েকজন সাহাবী ছিলেন, এদেরকে বললেন পানি নিয়ে আসো, পানি নিয়ে কাবা শরীফের ভিতরে দেওয়াল এবং নিচের অংশ ধুলেন, ধোয়ার পরে শুকাই যাওয়ার শেষ হলে নামাজ পড়লেন। নামাজ পড়লেন কিভাবে সেটাও আছে বর্ণিত হাদিসে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েন তখন কাবা শরীফের খুঁটি ছিল 6টা, এখনো 6টা খুঁটি ভিতরে, 6টা খুঁটি ছিল, আল্লাহ রাসূল নামাজ পড়ছিলেন, আল্লাহ রাসূলের পিছনে ছিল 3টা খুঁটি, ডান পাশে ছিল 2টা খুঁটি, বাম পাশে ছিল 1টা খুঁটি। তাহলে দক্ষিণ পশ্চিম কোণায় দাঁড়িয়ে বাম পাশে 1টা খুঁটি, ডান পাশে 2টা খুঁটি, আর একেবারে পিছনে 3টা খুঁটি, এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার বের হলেন, বের হওয়ার সময় তালা দিলেন, তালা দেওয়ার সময় তো এখন তো চাবি নিতে আগ্রহী, বেলাল রাদিয়াল্লাহু আনহু নিবেন, আলী রাদিয়াল্লাহু আনহু নিবেন চাবি, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিবেন চাবি, আলী রাদিয়াল্লাহু আনহু আগে তো নেওয়ার জন্য বারবার চেষ্টাও করেছেন, জোর প্রয়োগ করেছেন, মাকাম ইব্রাহিমের জায়গায় চাবিটা রেখে আল্লাহ রাসূল তওয়াফ করতেছেন, মাকাম ইব্রাহিম যে জায়গা সে জায়গায় চাবিটা রেখে আল্লাহ রাসূল তওয়াফ করতেছেন। এখনো চাবি কারোর হাতে অর্পণ করেন না, কেউ নেন না এখন আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া, 2 চক্কর তওয়াফ শেষ হয়েছে মাত্র, এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এই আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছে, আয়াত নিয়ে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল আপনাদের কখনো এই আয়াত তেলাওয়াত করতে শুনি না, এই আয়াত কি কোরআনের অংশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি ওমর, এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে আদেশ করলেন, আমি যেন আমানতটা যে ব্যক্তি উপযুক্ত তার হাতে আবার দিয়ে দিই। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতের প্রথম অংশ তো শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবি দিয়ে বললেন, ওসমান আজকে থেকে চাবি তোমার বংশের কাছেই থাকবে, কোনো জালেম বাচ্চাও তোমার জালেম ব্যতীত কোনো ব্যক্তি তোমার বংশের থেকে ছিনিয়ে নিবে না, এবং কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে চাবি থাকবে। বনু তালহা বলা হয়, বনু তালহার কাছে, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী তুমি ওসমানের কাছে মাপ চাও, ওই যে আগে জোর প্রয়োগ করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আপনি হিজরতের আগে আমাকে একটা কথা বলেছিলেন, সেই কথা আমার দিলে এমনভাবে রেখাপাত করেছিল, এমনভাবে বদ্ধমূল হয়েছিল, আমি ভুলি নাই, এখন সেই কথা আমি পরিপূর্ণভাবে বাস্তবায়িত পেয়েছি। আল্লাহ জিজ্ঞেস কি কথা? আপনি বলেছিলেন যে চাবি আপনি চেয়েছিলেন হিজরতের আগে, আমি তখন দিনাই, আমি তখন কাফের ছিলাম, আমি দিনাই, আপনি বলেছিলেন একদিন চাবি এমন অবস্থায় আসবে আমার অধীনে থাকবে, যখন ইচ্ছা তখন আমি ঢুকবো, যখন ইচ্ছা তখন আমি বের হব, আল্লাহ তাআলা এইটা এখন বাস্তবায়ন করে দিয়েছেন। এই হলো আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এখন বিষয় হলো আয়াতের তাফসীর। তুয়াদ্দুল আমানাত, আমানাত বহু বচন, এক বচন না। আমানত হলো এক বচন, আমানাত আরবি শব্দ বহু বচন। তোমরা আমানত সমূহ, আমানত গুলো তার উপযুক্ত ব্যক্তির কাছে অর্পণ করে দাও, আদায় করে দাও। আমরা সাধারণত আমাদের সমাজে আমানত বলতে বুঝি যে ব্যক্তি আমার কাছে কোনো কিছু রেখে গেছে এটা আমানত মনে করি, আর কোনো জিনিস আমানত মনে করি না। আমানত অনেক ব্যাপক শব্দ। কোরআনের ভাষায় আমানত যে সমস্ত জায়গা আছে তার অনেক অর্থ বুঝিয়েছি, ঈমান বুঝিয়েছি, কোরআনে কারীম বুঝিয়েছি। ইন্না আরাদনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদ, সূরা হাযার আল্লাহ তাআলা বলেন যে আমি এই আমানত আসমানের উপর দিয়েছিলাম, জমিনের উপর দিয়েছিলাম, পাহাড়ের উপর দিয়েছিলাম, কেউ আমানত দিতে রাজি হয়নি, শেষকালে মানুষ এই আমানত গ্রহণ করেছে। আমানত আমাদের সমাজে যে নির্দিষ্ট কেউ কারো কাছে টাকা গচ্ছিত রাখছে, স্বর্ণ গচ্ছিত রাখছে, কোনো জিনিস আমানত রাখছে, আমরা শুধু এটাকেই আমানত মনে করি না। আমানত এত ছোট নয়, সংকীর্ণ নয়, সব অনেক ব্যাপক। হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম জিব্রাইল আলাইহিস সালাম দেখাইছিলেন ঘুরাই ঘুরাই। জাহান্নাম যখন দেখছিলেন, জাহান্নামের ভিতরে আজাদ প্রাপ্ত ব্যক্তিদেরকে দেখতেছিলেন, এক শ্রেণী ব্যক্তিদেরকে দেখলেন, তারা তাদের নখগুলো তামার, ধারালো নখ, এই নখ দিয়ে তাদের চেহারার গ্রস্ত টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে, আবার একটু পর ঠিক হয়ে যাচ্ছে। মানুষ যখন বিরক্ত হয় খুব বেশি এমন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল এরা কারা? উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রসুল, এরা দুনিয়াতে মানুষের আমানত রক্ষা করতো না, মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এই জাহান্নামে আযাব দিয়ে দিয়েছে। এক হাদিসে আছে, আল মাজলিস কুল্লুহা আমানত, সমস্ত মজলিস আমানত। অর্থ মজলিসে যে আলোচনাগুলো হবে, আপনি আপনার বন্ধুর সাথে একটা গল্প হয়েছে, আপনার ব্যক্তিগত ভাবে দুই তিনজনে একটা আলোচনা করেছেন, এই আলোচনা যদি আপনাকে অপর ব্যক্তি কাউকে বলার অনুমতি না দেয় তাহলে এটা আমানত। তিনটা মজলিস ব্যতীত, হাদিসের শব্দে তিনটা মজলিস, একটা মজলিস হলো যে মজলিসে কাউকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে, সে মজলিসে কেউ শরীক ছিল, এই ব্যক্তি এটা আমানত, এটা আমানত না, এটা রক্ষা করবে না, বরং এটা যে ব্যক্তিকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছে তাকে জানিয়ে দিবে, ভাই তোমার হত্যা করার সিদ্ধান্ত করতেছো না বা ষড়যন্ত্র করতেছে, তুমি সতর্ক হয়ে যাও, এটা আমানত না। দ্বিতীয় মজলিস, অন্যের কোনো মাল নষ্ট করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য কেউ ষড়যন্ত্র করতেছে, সেই মজলিস আমানত না, সেই মজলিসের কথা ওই ব্যক্তিকে বলে দেওয়া যাবে। তিন নম্বর হলো কারো ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, মানহানি নিয়ে কেউ কোনো আলোচনা করছে, এই ব্যক্তির উচিত যারা এই মজলিসে আছে ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া, ভাই তোমার ইজ্জত সম্মান নিয়ে কি করবে, ওরা এই ষড়যন্ত্র করতেছে। এই তিনটা মজলিস ব্যতীত বাকি যত মজলিস আছে সব মজলিস আমানত, এগুলো কথাও আর একজনের কাছে বলার অনুমতি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যে শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা আমাদের কাছে কোরআন হাদিসের মাধ্যমে পরম্পরা আসার চেষ্টা করছে, সেই শিক্ষাটা হলো আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন যে তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত একে অপরের জন্য আমানত, একে অপরের জন্য হারাম। আজকের ভূমি যেমন হারাম, আজকের মদিনা যেমন হারাম, মক্কা যেমন হারাম, এই পবিত্র ভূমি যেমন হারাম, অনেকভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দ আছে। শেষ কথা হলো এই একে অপরের সম্মান, এটা একে অপরের জন্য হারাম, কেউ এটাকে নিয়ে ছিনিমিনি খুলতে পারবে না। আমার সম্মান আর একজনের কাছে আমানত, আর একজনের সম্মান আমার কাছে আমানত, এটা আমানতের যে আমরা শুধু একটা জিনিসের মধ্যে এটা না। সতী নারীর সুখ নামে ছোট একটা উর্দু বইয়ের বাংলা অনুবাদ আছে। আমাদের সমাজে এই আমানত রক্ষা না করার কারণে প্রতি পরিবারে, প্রতি সমাজে, প্রত্যেক জায়গায় অশান্তি। একটা উদাহরণ দিলে বুঝে আসবে, যখন কোনো পরিবারে পুত্রবধূ আসে তখন দেখবেন এই পুত্রবধূ শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, স্বামীর বোন, স্বামীর ভাই, আত্মীয় স্বজন সবার কাছে খুব প্রিয় থাকে। কিন্তু শাশুড়ি আম্মা যখন দেখে যে আমার ছেলে আমার বউর জন্য পাগল হয়ে গেছে, তখন শাশুড়ি আম্মা তার শ্বশুরের কাছে, স্বামীর কাছে পুত্রবধূর বিরুদ্ধে হাজারো দোষ করে করে ওই পুত্রবধূকে শ্বশুরের কাছে চিহ্নিত করে না। স্বামীর বোন সে দেখে আমার ভাই আমাকে এত মহব্বত করতো, কিন্তু এখন ভাবি আসার পরের থেকে আমার দেখতে পারে না, এখন এই বোনটা মার কাছে যায় এবং বাপের কাছে যে কি করে গিবত করতে থাকে, ইজ্জত সম্মানে বিভিন্ন কথা বলে। আর এই পুত্রবধূ যদি বুদ্ধিমান না হয়ে থাকে, মেয়েরা তো সাধারণত অধৈর্য, বেসবর, মেয়েদের জন্য এই গুণ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে পুরুষকে শাস্তা করার জন্য। যদি মেয়েরা ইল্লা মাশাআল্লাহ অনেক মধ্যে পাওয়া যায়, কিন্তু যে কোনো পুত্রবধূ, যে কোনো নতুন বউ, যদি সে তার স্বামীর ঘরের, স্বামীর পরিবারের কোনো কথা যদি তার বাপের বাড়ি না বলে, তাহলে কোনোদিন তার জীবনে অশান্তি হবে না। সামান্য সময়টা সবর করতে হবে শুধু, কিন্তু স্বামী একটু দুর্ব্যবহার করেছে, শাশুড়ি একটু শক্ত কথা বলেছে, স্বামীর ভাই বোন একটু খারাপ কথা বলেছে, সাথে সাথে একটু পরে মোবাইল নিয়েই কোনোভাবে মার কাছে বলে দিচ্ছে, মাও যদি ওই ধরনের হয়, মাও ছায়ের উপর বাতাস দিয়ে সংসার আগুন ধরাই দিচ্ছে। এটা থেকে কোনো পরিবার খালি না, কোনো পরিবার খালি না, অধিকাংশ পরিবার এই অশান্তিতে ভুগতেছে। অর্থাৎ এদের এই যে সমস্ত কথাগুলো হচ্ছে আমার সাথে, যেগুলো হচ্ছে এগুলো যদি আমি সহ্য করে ধৈর্য সবরের সাথে এগুলো যদি আমি কি করতাম, ধৈর্য ধারণ করতে পারতাম, তাহলে ইনশাল্লাহ সংসারে এক সময় অবশ্যই শান্তি হতো। বিষয়টা এমন, এক মেয়ে তার বাপের কাছে, যে আমাদের সমাজে যারা মা বাপ আছে, মেয়ের বাপ, এদের মা, এদের একটু সহনশীল হওয়া দরকার। মেয়ের পক্ষটা না নিয়ে মেয়েকে যদি শান্তমাত্রে বুঝায় যে মা সবর কর, আমাদের হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইফকের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে যখন মুনাফিকরা অপবাদ দিয়েছিল যে আয়েশা নাউযুবিল্লাহ মিন যালিক ওমকের সাথে কুকর্মে লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এত বড় অপবাদ, তখনকার যুগে বিভিন্ন মানুষের কানে কানে আলোচনা চলতেছিল, তিনজন সরল মনা মানুষ ব্যতীত বাকি সবাই চুপ ছিল, কিন্তু তিনজন সবর করতে পারি নাই। এই অবস্থায় যখন আম্মাজান হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে স্বামীর ঘর থেকে, আল্লাহ রাসূলের ঘর থেকে আব্বা আম্মার কাছে ফিরে গেলেন, মা সান্ত্বনা দিলেন, দেখ আয়েশা, কোন সুন্দরী মেয়ে তার স্বামীর কাছে প্রিয় হলে, তার সতীন থাকলে সে এই সমস্ত হিংসার আগুনে পড়ে, হিংসা বা শত্রুদের কবলে পড়ে, তুই একটু সবর কর সব ঠিক হয়ে যাবে। আর এখনের যুগ হলো দেখাই দেবো আসুক জামাই, জামার পরিবারকে আসুক দেখাই দেবো তাকে। অর্থাৎ মেয়েকে যেভাবে বুঝ দেওয়া দরকার এভাবে বুঝতে না, মেয়ে না দেখে আরেকজন কথা দেখে, সামনে আসবে যখন তুমি হুকুম করবা ইনসাফের সাথে হুকুম দিবা, যখন কোনো ফাইসালা করবা ইনসাফের সাথে ফাইসালা দিবা, তুমি তোমার তাকে টাইনো না। তা মানুষের কথা যদি কেউ আমানত না রাখতে পারে, যদি পরিবেশ তাকে যদি সে সুন্দর করতে চায়, সবচেয়ে বড় দায়িত্ব হলো আমানত রাখা, কথা কথা ফাঁস না করা। আর আমাদের পরিবারগুলোতে যেটা একটা সূত্র দেখা যাচ্ছে, পুত্রবধূ বলি, ভাই ভাই বলি, বোন ভাই বলি, মা বাপ বলি, মেয়ে মা বলি, যে সূত্রগুলো আছে সব সূত্রের অশান্তির কারণ হলো একজনের কথা আরেকজনের কাছে বলে অশান্তি বাধায় নেয়। যদি সবর করতে পারতো, এই আমানত রক্ষা করতে পারতো, তাহলে এই সংসারে এভাবে অশান্তি বাধত না। মেয়ে যে বাপের কাছে অভিযোগ করছে যে আমার শাশুড়ি আমার সাথে দুর্ব্যবহার করে, বাপ ছিল ডাক্তার, বাপ ছিল ডাক্তার, আব্বা এমন একটা ওষুধ দেন যে ওষুধ দিলে আমার শাশুড়ি মারা যায়। যে সমস্ত হুজুরা ঝাড়ফুঁক করে, তাবিজ তোমার করে, এদের কাছে যদি আপনি জরিপ করেন যে হুজুর আপনার কাছে দৈনিক যে যারা ঝাড়ফুঁক তাবিজ নিতে আসে কোন ধরনের রুগী আসে বেশি এবং কারা আসে বেশি, সব জায়গাতে একজন মেয়ের মা আর মেয়ে গেছে, মেয়ের মা গেছে যে আমার জামাইকে আমার মেয়ের আসলের মধ্যে ঢুকাই দিতে হবে, আর মেয়ে গেছে যে আমার স্বামী আমার ভালো হচ্ছে না, আমার স্বামীর আমার বজ বানাই দিতে হবে, অশান্তি। অর্থাৎ নিজেদের সংশোধন হওয়া, শরীয়ত মোতাবেক চলার কোনো চিন্তা নাই, বরং আমার স্বার্থটা উদ্ধার করাই এর জন্যই আমি আমানতের খেয়ানত গুলো করি। ওই মেয়ের বাপ ছিল ডাক্তার, হ্যাঁ মা ওষুধ একটা দিচ্ছি, এই ওষুধ দিচ্ছি, তুই দৈনিক রাত্রে শোয়ার সময় এক গ্লাস দুধের ভিতরে এক একটা ডোজ দিয়ে তোর শাশুড়ি খাইতে দিবি, আস্তে আস্তে অ্যাকশন হবে, একদিন অ্যাকশন হবে। মেয়ে তো খুশি খুব যে আস্তে আস্তে অ্যাকশন হলো, তো তাহলে আর কেউ বুঝতেই পারবে না যে আমার শাশুড়ির মতো এই বিপদ আমার ঘর থেকে চলে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। এখনো যুগের পুত্রবধূরা শাশুড়িকে বিপদই মনে করে, এজন্য হাদিস শরীফ আরবিতে বলা হয় কামা তাদিনু তুদানু, তুমি যেমনটি করবে তুমি এর ওরকমই ফল পাবে। কোরআন হাদিসে ঘটনা, মানুষের মুখের ঘটনা, এক পুত্রবধূ তার শাশুড়ির পিঠ চুলকাই দিতে গেলে বারবার পা উঠে যাচ্ছে, পিচ্ছুর দায়িত্ব গেলে হাত হাতের জায়গা পা উঠে যাচ্ছে, হাত দিতে পারে না পা উঠে যাচ্ছে। শাশুড়ি জিজ্ঞেস করে, মা কি হলো? দাও পিচ্ছুর কে, মা আমি তো পারি না, আমার হাত তো যায় না, তাকে আমার পা চলে যাচ্ছে। তখন শাশুড়ি চোখের পানি ফেলে দেয়, জি মা তুমি পা দিয়ে চুলকায় দাও, আমার শাশুড়ির পিঠে ঘা হয়েছিল, আমাকে বারবার চুলকাতে বলতো, আমি হাত দিয়ে চুলকাতে চুলকাতে না পাইলে পরে পা দিয়ে চুলকাতাম, ওইটার ফল আমার পাইতে হবে। এখন ওই মেয়ের বাপ ওষুধ দিছে, এখন মেয়ে তো শাশুড়ির খেদমতের পরিবর্তে তার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য রাতে এক গ্লাস দুধ খাওয়ায় বাপের দেওয়া ওষুধ। কিন্তু আসলে কেউ কারোর হক আদায় করে না, যার কারণে অশান্তি। যখন শাশুড়ি একজন শাশুড়ি খেদমত করা মেয়েদের জন্য ফরজ না, ঠিক আছে, কিন্তু স্বামীর মন স্বামীর হক আমি নিচ্ছি, স্বামী এত বড় সম্পদ আমি ভোগ করতেছি, স্বামী তার জীবনের সর্বস্ব আমাকে দিয়ে দিচ্ছে, যেন স্বামীর মন খুশি করার জন্য হলেও স্বামীর মার খেদমত করা আমার জন্য উচিত। এখন যখন বেশ কিছুদিন দুধ দিয়েছে শাশুড়িকে, দুধ দেওয়ার পরে আমি শাশুড়ি তো মনটা বলছে না, বৌমা মনে হয় এখন ওটা আমার প্রতি লক্ষ্য রাখে, বিষ খাচ্ছেন ওষুধ খাচ্ছে এটা তোর দেখে না শাশুড়ি দেখে খেদমত করছে। এখন ভাত খাওয়ার সময় আগে বৌমা হাজার ভুল করলেও আগের মতো বকা দে না, বা কোনো কিছু নষ্ট করলেও বৌমাকে বকা দে না, এখন খুব ভালো হয়ে গেছে। বেশ কিছুদিন পরে ওই মেয়ে খুব পেরেশান অস্থির হয়ে আব্বার কাছে গেছে, আব্বা কি ওষুধ দিয়েছেন তাড়াতাড়ি, আমার শাশুড়ির জন্য মরে না, আমার শাশুড়ির জন্য ব্যথা থাকে, আমার শাশুড়ির জন্য ব্যথা থাকে। বাপ তো ছেলে বুদ্ধিমান, বাপ মাদের বলতেছি যে যারা আমরা বাপ মার মেয়ে মানে আমাদের মেয়ে যারা হয়েছে আর অন্য ঘরে বিবাহ দিয়েছি, আগে মেয়ের পক্ষ না নিয়ে মেয়েকে সংশোধন করার চেষ্টা করি, মেয়ের দোষটা কি আছে সেটা আগে হেকমতের সাথে কি করে ঠিক করি, দেখবো আমার জামাই ঠিক হয়ে গেছে, আমার বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মেয়ে যে মুখে মুখে তর্ক করে এটা তো আমি কখনো লক্ষ্য করে দেখিনি, আমার মেয়ে যে আমার জামাইকে শ্রদ্ধা করে এটা তো আমি কখনো দেখিনি, আমার মেয়ে যে আমার বিএনবিএনই সম্মান রক্ষা করেন এটা তো আমি কখনো দেখি নাই, বরং দেখি আমার মেয়েকে মেয়ের সাথে দুর্ব্যবহার করলো কেন, আর মেয়ে আমার তো রক্ষা না করে ওই সংসারের ওই সমস্ত কথা ছোট করে সব বিষয়ে আমাকে বলে দিচ্ছে, মেয়ে খেয়ালত করার কারণে দুই সংসার আগুন হয়ে যাচ্ছে, এই ছিল সূত্র। তখন বাপ বলে যে মা তোর শাশুড়ি মারবে, তোর শাশুড়ি মারা যাবে না, তোর শাশুড়ি জীবিত থাকবে, আর একটা ডোজ দিলাম এটা নিয়ে আবার খাওয়া, এটা আমারও রক্ষা না করার কথা বলতেছে, সতী নারী সুখের কথা বলতেছিলাম, আমারও রক্ষা না করার কারণে আমারও অনেক ব্যাপক জিনিস, আমার কাছে একজনের কথা আমারও থাকতে পারে, আমার কাছে একজনের সম্মান আমারও থাকতে পারে, আমার কাছে একজনের অর্থ আমারও থাকতে পারে, আমার কাছে একজনের জান মাল ইজ্জত সবকিছু আমার কাছে আমারও থাকতে পারে, আমাদের খেয়ালত আমি কখনো করতে যাব না। এক ব্যক্তি তখনকার যুগের ঘটনা, আদিম যুগের ঘটনা, বাজারে বেরোয়েছে গোলাম বিক্রি করার জন্য, ওই উর্দু কিতাব প্রায় আছে ঘটনাটা। তখন ওই ব্যক্তি বলতেছে, ভাই আমার গোলামের কোনো দোষ নাই, সব দিক দিয়ে ভালো, মাত্র একটা দোষ। কি দোষ? আমার গোলাম চগলখড়ি করে একটু। চগলখড়ি মানে কথা একজনের কথা আর একজনের কাছে লাগাই দেয়, আমানত রক্ষা করতে পারে না। এক ব্যক্তি দেখছে না সব দিক দিয়েই তো ভালো, কোনো দোষ নাই, একটা মাত্র দোষ চগলখড়ি করে, সুতরাং কি হবে? কিনে আনছে, লোকটা ছিল ব্যবসায়ী, সকালে আসতো ব্যবসায়ী বিকেলে যাইত, সারাদিন ধরে সে তার দোকানে ব্যবসায়ের টাকা থাকত, ভাতানার দায়িত্ব ছিল ওই গোলামের, গোলাম ওই তার সারের স্ত্রীর কাছে যে যখন গেছে, ম্যাডামের কাছে যখন গেছে খাবার আনতে, দেখে খুব চিন্তিত ম্যাডাম, একটু আপন হওয়ার জন্য বিভিন্ন কথা বলতে বলতে বলছে, কি অবস্থা, কেমন আছেন, বিভিন্ন কথা, এই আমার শরীর খারাপ ইত্যাদি। ও সার মনে হয় আপনার দিকে লক্ষ্য রাখে না, মানুষের কিন্তু দোষ হলো যে আপনার কাছে আপন হওয়ার জন্য আর একজনের দোষ গুলো আপনার কাছে ভালো হবে, আপনি মনে করবেন যে আর একজনের দোষ আপনার কাছে বলতেছে আপনার দোষ যে আর একজনের কাছে বলবে। আচ্ছা, উনি থানবী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা মূল সুন্দর সুন্দর বাণী আছে, উনি বলতেন কেউ যদি তোমার কাছে দোষ কয় তাহলে তুমি এই কথা নিশ্চিত থাকবে এই ব্যক্তিও তোমার দোষ আর একজনের কাছে যে করবে, তুমি তার মুখ থেকে আর একজনের দোষ শুনে খুশি হইও না, কারণ সেও কিন্তু তোমার দোষ আর একজনের কাছে বলে তার কাছে ভালো হবে, অর্থাৎ তার আমানত রক্ষা করার যোগ্যতা নাই। তখন ওই গোলাম তার মুনিবের স্ত্রীর সাথে বেশ সম্পর্ক, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে এদিক দিয়ে মুনিবের সাথেও সার হিসেবে রক্ষা করতে হয়, আস্তে আস্তে একবার বলে ফেলতেছে যে স্যার কি অন্য কোনো চিন্তা করে নাকি, অন্য কোনো সম্পর্ক আছে নাকি। তখন ও স্ত্রী বলে যে হ্যাঁ আমার তো মনে হয় সন্দেহ, তখন যে হ্যাঁ হতে পারে স্যারকে দেখছি এই ইত্যাদি। এখন এদিকে আসে স্যারের কাছে আসে স্ত্রীর দোষ কয়, আর স্ত্রীর কাছে যে স্যারের দোষ বলে, দুইজনের কাছে আপন হওয়ার জন্য। এখন স্ত্রীকে একবার বুদ্ধি দিচ্ছে যে আমি একটা তদবির পারি, সে তদবির যদি একবার করা হয় তাহলে আপনার স্বামী আপনার জন্য এমন ভক্ত হবে আর কখনো অন্য কোনো চিন্তা নিবে না। তখন কি তদবির, আপনার স্বামীর শরীরের একটা পশম বা একটা চুল বা একটা দাড়ি আমাকে দিতে হবে, বা বেশ কয়েকটা যদি দিতে পারেন তাহলে উপকার হবে। কিভাবে নিব, তা যখন আপনার স্বামী শুয়ে থাকে রাত্রে যখন ঘুমাই যায় তখন খুর নিয়ে, তখন করে যদি খুরের ব্যবস্থা থাকে খুর নিয়ে আপনি কয়েকটা লোম বা দাড়ি চুল খুব সাবধানে কেটে আমাকে দিয়ে দিবেন পরের দিন সকালবেলা, আমি এটা দিয়ে তদবির করবো। যারা এই ধরনের তদবির করে এই ধরনের জিনিস লাগে, ব্যবহারিক জিনিস লাগে, নখ চুল ব্যবহারিক শাড়ি কাপড় এগুলোর থেকে নিয়ে করে, ওটা আরেক বিদ্যা। এদিক দিয়ে আবার মুনিবের কাছে এসে করতেছে স্যার আমি যে বলি যে আপা আপা অথবা ম্যাডাম আপনাকে মহব্বত করে না, তার আজকে দলিল কি দলিল, দেখবেন আজকে রাত্রে আপনাকে হত্যা করতে যাবে, খুরনি আপনাকে হত্যা করতে যাবে। কি হ্যাঁ আপনার যদি বিশ্বাস নয় আপনার রাত্রে ঘুমের ভান ধরে থাকবেন দেখবেন আপনাকে হত্যা করতে যাবে। আমি যে বলি যে আপনার স্ত্রীর আর একটা সম্পর্ক আছে এটা আপনি বিশ্বাস করেন না আজকে বুঝবেন না, চোখ খুলে কিন্তু সববলে রাখুন একরে এগারো বানিয়ে তিলকে তাল বানিয়ে আপনার কাছে বলে আপনার একজনের সাথে একটা সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে, আপনার কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে, আমারও তো রক্ষা করার যোগ্যতা নাই। তখন ওই লোকের কি রাত্রে ঘুম হয় এই ভয়ে যে রাত্রে খুর নিয়ে স্ত্রী হত্যা করবে আর এক জায়গা চলে যাবে, ঘুমের ভান ধরে রয়েছে। বেশ রাত যখন হয়ে গেছে স্ত্রী মনে করছে ঘুমাই গেছে মনে হয়, এখন বালসির নিচের থেকে খুরটা বাহির করে দাড়ি কয়েকটা ধরেছে খুর কাটতে যাবে, খুর দিয়ে দাড়িগুলো কাটতে যাবে। এ অবস্থায় স্বামী থপ করে স্ত্রীর হাত ধরে ফেলছে, হাত ধরে ফেলাতে একবার সবকিছু বাস্তবে ঘটনা গেছে, এত কি বলুক আর না বলুক। তখন ওই খুর দিয়ে স্ত্রীকে হত্যা করছে, স্ত্রীকে হত্যা করেছে। এই কিতাবের ঘটনা যিনি লিখছে কয়েকটি একটা চকল খুরি করার কারণে, একজন চকল খুরির কারণে কয়েকজন মানুষ ওই ঘটনাকে সূত্র ধরে হত্যা হয়েছে, নিহত হয়েছে। আপনি যে কোনো সমাজ দেখবেন, আপনার পরিবার বলেন, আপনার ব্যবসা বলেন, আপনার সমাজ বলেন, অশান্তির মৌলিক একটা কারণ হলো চকল খুরি করা, আমার রক্ষা করার যোগ্যতা না থাকা। আপনার পরিবার অশান্তি, আপনার ছেলের মৌ, আপনার মেয়ে, আপনার জামাই অশান্তির একটা কারণ হলো আমানত রক্ষা করার যোগ্যতা না থাকা। আল্লাহ তাআলা যে আমানত রক্ষা করার কথা বলতেছেন, আমানত আমাদের সমাজে যেটা বলতেছিলাম, আমাদের সমাজে আমরা যে আমানতটাকে সংকীর্ণ করে নিয়েছি, সংক্ষিপ্ত করে নিয়েছি, কেউ টাকা দিলে সেটাই আমানত হবে, অন্য জিনিস আমানত না। আসলে আমানতের অর্থ এটা না, আমানতের অর্থ অনেক ব্যাপক জিনিস। আমানত তিন ধরনের জিনিসের সাথে সম্পর্কিত, একটা হলো আল্লাহর সাথে বান্দার আমানত, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর সাথে বান্দার আমানত, দুই নম্বর হলো সমস্ত মানুষের সাথে একে অপরের সাথে আমানত, তিন নম্বর হলো আমার শরীরটা আমার কাছে আমানত, আমার শরীরের প্রতি আমি জুলুম করে বেইনসাফি করে যদি আমি জাহান্নামে নিয়ে যাই তাহলে আমি আমার শরীরের উপর জুলুম করে বেইনসাফি করে আমি আমার শরীরকে জাহান্নামে নিয়ে গেলাম। এই তিন প্রকারের আমানত যে ব্যক্তি রক্ষা করবে এই ব্যক্তি সত্যিকারে আমানত রক্ষা করল। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমানত রক্ষা করতে বলছে আনতুয়াদুল আমানাত ইলা আহলিহা, এরপরে বলতেছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল আদল, যখন তুমি হুকুম দিবে মানুষের মাঝে তখন ইনসাফের সাথে হুকুম দিবে। যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে সেই ব্যক্তি ইনসাফের সাথে হুকুম দিতে পারে, যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না ওই ব্যক্তি ইনসাফের সাথে হুকুম দিতে পারে না। হাদিস শরীফ আসছে লা ঈমান লিমান লা আমানাত লা, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ না যে ব্যক্তির মধ্যে আমানত নাই, আমানতদারিতা যে ব্যক্তির মধ্যে নাই ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ না। আল্লাহ তাআলা শেষে বলে দিচ্ছেন ইন্নাল্লাহা নিঈমা ইয়াইদুকুম বি, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দান করতেছেন, ওয়াজ করতেছেন। কোরআনে কারীমে যতগুলো আয়াত বা উপদেশগুলো আছে অধিকাংশ জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বান্দাকে শুধু উপদেশ দেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মানুষদেরকে উপদেশ দান করেন হে নবী, উপদেশ কোনো এক সময় মানুষের উপকারে আসবে। আমাদের সমাজে আমরা এটার থেকেও অনেক দূরে, ছেলে মেয়ে স্ত্রীদেরকে উপদেশ দিই না, শুধু শাসায় সবসময়, শাসালে মানুষ হয় না, স্নেহের মাধ্যমে উপদেশের মাধ্যমে মন মানসিকতা সৃষ্টি করে যেভাবে তাদেরকে মানুষ করা যায় শাসনন্ত্রে তো ইহা না মানুষ হয় না, যেন আল্লাহ তাআলা যেভাবে শুধু হুকুম দিয়েছেন এরকম এর চাইতে বেশি আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। এটাই আল্লাহ তাআলার হুকুম বলছে ইন্নাল্লাহা নিমা ইয়াইযুকুম বি, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, এবং কে আমানত রক্ষা করে আর কে আমানত রক্ষা করে না আল্লাহ তাআলা এটা বাস স্বচক্ষে প্রত্যক্ষদর্শী। আজকের আয়াতের মূল কথা হলো ইহুদিদের মধ্যে আমানত রক্ষা করার গুণ ছিল না। ইমানদারদেরকে মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আমানত রক্ষা করো। আর আমানত দ্বারা আমরা বুঝছি ব্যাপক জিনিস, আমানত শুধু টাকা পয়সা না, আর একজনের সম্মান আমার কাছে আমানত। আল্লাহ তাআলার এই যে হুকুম শরীয়তের হুকুমগুলো আমার কাছে আমানত, অপর ভাইয়ের সমস্ত হক আমার কাছে আমানত, আমার শরীরটা আমার কাছে আমানত, আমার হাতটা আমার কাছে আমানত, আমার চোখকে যদি আমি খারাপ জায়গায় ব্যবহার করি তাহলে আমি আমানতের খেয়ানত করলাম, আমার দেমাগকে আমি খারাপ জায়গায় ব্যবহার করেছি আমি আমার দেমাগের আল্লাহ তাআলা দেওয়া আমানতের খেয়ানত করলাম। এই তিন শ্রেণীর বা তিনটার সম্পর্কিত আমানত যখন কোনো মানুষ রক্ষা করবে ওই ব্যক্তি সত্যিকার আমানতদার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারে আমানতদার হয়ে পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর জামা গায়ে দিয়ে আস্তিনের ভেতরে হাত দেওয়া এটা মানে কি? জামা গায়ে দিয়ে সময় আস্তিনে হাত দেওয়া আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুল আস্তিনের ভেতরে হাত দিয়ে রাখতেন সবসময়, আস্তিন থেকে জামা আলাদা রাখতেন না। অজুর সময় শুধু একদিন বা দুই দিন টাইট হয়ে যাওয়ার কারণে আস্তিনটা হাতের বাইরে ছিল, জামাই আস্তিন হাত দেওয়ার সময় ডান হাত দিয়ে হাত ঢুক আগে দেওয়া, আর যখন আস্তিন খুলবো তখন বাম হাত দিয়ে খোলা, এটা আল্লাহ রসুলের সুন্নাত, ইসলামের বিধান। প্রশ্ন, হুজুর মসজিদে নাকি আঙ্গুল ফোটানো মাকরু, মাকরু মানে কি বুঝিয়ে বললে ভালো? মাকরু মানে অসুন্দর কাজ, মসজিদে আঙ্গুল ফোটানো মাকরু, স্বাভাবিকভাবেও মাকরু মসজিদেও মাকরু। ফেকার কিতাবে আছে আলমগিরি নামক ফতোয়ার কিতাবে যে মসজিদে তো আঙ্গুল ফোটালে শয়তানের তসবি হয়, শয়তান খুশি হয় যে আমার তসবি জিকির করতেছে। আর শাস্ত্রবিদদের মতে ডাক্তারদের মতো হাড়ের এই যে জোড়ায় জোড়ায় যে সমস্ত ক্যালসিয়াম গুলো থাকে আঙ্গুল ফোটালে এই সমস্ত ক্যালসিয়ামের জন্য ক্ষতি হয়, আঙ্গুলের গিরাটা দেখবেন মোটা হয়ে যায়, যার আঙ্গুল ফুটায় একটা নেশার মতো হয়ে যায়, যার আঙ্গুল ফোটানো ছাড়া বাঁচতে পারে না, থাকতে পারে না, একটু পরপর আঙ্গুল ফোটাতে হয়, যেন আঙ্গুল ফোটানো মাকরু মসজিদে ও মাকরু। প্রশ্ন, হুজুর নামাজের নিয়ত বাঁধার পর যদি ইচ্ছাকৃত ভাবে নিয়ত ছেড়ে দিই তাহলে কি গুনাহ হবে? হুজুর এরকম যদি কয়েকবার করি তাহলে কি হবে? নামাজের নিয়ত বাঁধার পর গ্রহণযোগ্য যদি কোনো কারণ থাকে সে কারণে ছাড়লে গুনাহ হবে না, অগ্রহণযোগ্য যদি কোনো কারণ হয় খামাখা কোনো দরকার নাই নিয়তটা ছেড়ে দিলাম তাহলে গুনাহ হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে নামাজের নিয়ত করে আমি নামাজটা শুরু করেছি এই নামাজ যে নিয়তটা আমি গ্রহণযোগ্য কারণে ছাড়ি বা অগ্রহণযোগ্য কারণে ছাড়ি এই নামাজটা আবার পুনরায় পড়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাই নফল নামাজ হোক, যখনই আমি শুরু করে দিলাম এই নামাজটা আমার উপর ওয়াজিব হয়ে যায়, তখন এই নামাজটা কোনো কারণে ছেড়ে দিলে পর আবার পড়ে নিতে হবে। প্রশ্ন, হুজুর ছেলে যদি বালেগ হয় আর মেয়ে যদি নাবালেগ হয় তাহলে ছেলে মেয়ের পক্ষে গার্জিয়ান আর মেয়ের পক্ষের গার্জিয়ান যদি বিবাহের জন্য রাজি থাকে তাহলে নাকি বিবাহ হয়ে যায়? হুজুর বুঝিয়ে বললে ভালো, ইসলামের দৃষ্টিতে বিবাহ হয়ে যায় কিন্তু রাষ্ট্রীয় দৃষ্টিতে 18 বছর আগে বিয়ে করলে 16 বছরের এক হুজুর বিবাহ পড়াইছে তাকে 6 মাসের জেল দিয়ে দিয়েছে, আর আজকে দেখলাম যে এক সার 3 বছরের মেয়েকে দর্শন করতে যে চিৎকার দিয়ে উঠছে সে মেয়েকে হত্যা করেছে তার হয়তো জেল হবে না। এটা খ্রিস্টানদের আইন, এটা বুঝতে হবে খ্রিস্টানদের আইন। ফেসবুক ওপেন করছে, ইন্টারনেট ফ্রি করতেছে, সহশিক্ষা চালু করতেছে, বেহায়াপনা চালু করতেছে, আইন করতেছে 18 বছর আগে বিয়ে করা যাবে না। আবার 18 বছর আগে দর্শন হলে এই পরিমাণ শাস্তি হয় না, 18 বছর আগে মেয়ে বাচ্চা হয়ে গেছে তারও এই পরিমাণ শাস্তি হয় না, কিন্তু 18 বছর আগে বিয়ে দিলে তার জন্য করা। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম, যে মেয়ে বিবাহের উপযুক্ত না, যে মেয়ে স্বামীর শারীরিক হক আদায় করতে সমর্থ রাখে না ইত্যাদি সমস্যা আছে এই মেয়েকে ইসলাম কখনো বিবাহ দিতে বলবে না। তবে আমাদের দেশের হরমোনগত দিক থেকে 18 বছর তো অনেক পরের কথা, তার 10-11 বছরের মেয়েরা স্কুলে যায় দেখবেন 8-9 পড়ে, বড় স্ক্রিন টাচ মোবাইল ফেসবুক চালাতে চালাতে স্কুলে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে যদি কোনো অভিভাবক নাবালিক বাচ্চা বা ছেলে বা মেয়েকে দাদা অথবা বাপ বিবাহ দিয়ে দেয় ইসলামের দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে, রাষ্ট্রীয় আইনে তার অপরাধ হবে। প্রশ্ন, হুজুর অনেকে দেখি অনেককে দেখি কারোর শরীরে লাথি লাগলে হাত দিয়ে সালাম করে, এটা কি ঠিক বুঝে বলে? আমাদের দেশের একটা নিয়ম রেওয়াজ, কিন্তু সালাম করা এটা ইসলামে অসুন্দর দেখায়, মাপ চাওয়া ভাই অসুন্দর হয়ে গেছে, দেখি নেই ভাই, এটা অনুতপ্ত হওয়া এটাই হলো উদ্দেশ্য। হাতে দিয়ে সালাম দিয়ে চুমু দিতে হবে, এটা তার সামাজিক রেওয়াজ, এটা ইসলাম অনুমতি দেয় না, বা এটার থেকে বেঁচে অসুন্দর আচরণ হয়েছে, আদবের খেলাফ হয়েছে, এজন্য তার কাছে অনুতপ্ত হওয়া। প্রশ্ন, অনেক লোককে দেখা যায় যে মসজিদ থেকে বাহির হওয়ার সময় জুতা বা স্যান্ডেল এত জোরে বাহিরে ফেলে, বিকট আওয়াজ হয়, এতে জমিন বান্দার জন্য লানত করে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। লানত করে কিনা আমার জানা নাই, কিন্তু এটা আদবের খেলাফ। যেকোনো জিনিস যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করা। একটা জিনিস আমার যে আমি আস্তে ফেলতে পারি, ইসলাম এত সুন্দর ধর্ম, আমি মুরগি, আমরা যে কোনো ব্যক্তি মুরগি কিনছে সে তার মুরগিকে জবাই করে খাবে, ইসলাম বলে তুমি তোমার শরীরটাকে ধার দিয়ে দাও যেন ওই মুরগির জবাই দিতে কষ্ট না হয়। তুমি একটা জানোয়ারকে জবাই দিবা, আর একটা জানোয়ারকে তুমি সামনে বেঁধে রাখো না, তাকে দূরে সরায় রাখো, তাকে আগে থেকে তুমি কি দিও না, কষ্ট দিও না, যখন এটা জবাই হবে তারপর তাকে আনো। তুমি যখন জানোয়ারটাকে জবাই করে দিয়ে ফেলেছো, তার রূহ বের হয়ে গেছে কিন্তু তার শরীরে এখন স্পন্দন আছে, রক্তের স্পন্দন আছে, তখনও তাকে কি করে না, চামড়া ছিল না। ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু যতটুকু আরামে পারা যায় যে জিনিসটা, যতটুকু সহনীয় অবস্থায় ব্যবহার করা যায় অতটুকুই ব্যবহার করা হলো, ওই জিনিসের হক রক্ষা করা। আমি জোরে ফেলার কারণে অপদ্রতা, জমিনের সাথে বেয়াদবি হলো, স্যান্ডেলের সাথে বেয়াদবি হলো, এই জন্য সবটা আদব রক্ষা করাই হলো, এটা অসুন্দর বা আদবের বহির্ভূত কাজ। প্রশ্ন, এক লোক 5 লক্ষ টাকা দিন মোহর ধার্য করিয়া 2.5 লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার দিয়া বাকি 2.5 লক্ষ টাকা বাকি রাখিয়া বিবাহ করিল, ওই লোকের কি মোহরানার হক আদায় হইয়াছে? বুঝাই বললে ভালো হয়। না, মোহরানার হক আদায় হয় নাই, ওই 2.5 লক্ষ টাকা তার স্ত্রীর ঋণ, স্ত্রীর ঋণ, এই ব্যক্তির যেকোনো সময় ঋণ মাফ করে, ঋণ শোধ করে দিতে হবে। আর যদি এই ব্যক্তি ঋণ শোধ না করে মারা যায়, তো এই রক্তির অবশিষ্ট সম্পদ, তেজ্য সম্পত্তি বন্টনের আগে আগে স্ত্রীর মহরানা কি করতে হবে, শোধ করতে হবে। আমাদের সমাজে যদি মাপ চাওয়া হয়, এই মাপটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। আসলে থানবী রহমতুল্লাহ লিখছেন যে মহরানা স্ত্রীর হাতে দেওয়ার পর কোনো বাহানা ধরা ছাড়া, স্ত্রী যদি খুশি মনে ফেরত দেয় যে হ্যাঁ আমি এটা আপনাকে দিলাম, আপনি আপনার কাজে লাগান, তখন সেটা কি হবে, মাফ হবে। তাই ছাড়া 5 লক্ষ টাকা ধার্য করে সামাজিকভাবে দেখায় বাসর রাত্রে একবার কাপুরুষের মতো যে মাপ চাওয়া, এটা মাপ হয় না, এটা ভিক্ষা চাওয়া হয়, এটা দ্বারা মাপও হবে না। কম ধরি, সুন্নত ধরি, যেটা সুন্নত হলো বা মুস্তাহাব হলো মহরে ফাতেমি, 132 ভরি রূপার দাম, 132 ভরি রূপার দাম, যদি 100 টাকা করে আপনি ভরি ধরেন 1,32,000 টাকা সুন্নত হলো। আমাদের হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল দিয়েছিলেন যে মহর, সেটাকে মহরে ফাতেমি বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে খুব রেগে যেতেন, বলে আল্লাহ রাসূলের মেয়ে এবং বিবিদের চাইতে তোমার মেয়ে, তোমার বিবি এত দাম হয়ে গেছে যে তুমি এর চাইতে আরো বেশি মহর ধরছো। আমাদের সমাজে মনে করা হয় যে মহর বেশি ধরলে জামাইরা আটকানো হবে, আরে আইন, এটার উপর আর একটা আইন আছে, উকিলদের কাছে গেলে আরো ফ্যাস আছে। এই জন্য আইন দিয়ে মানুষের দাম্পত্য জীবন সুন্দর করা যায় না, ভালোবাসা দিয়ে, একে অপর প্রতি সহানুভূতি দিয়ে, একে অপর প্রতি ছাড় দেওয়ার মাধ্যমে যত দাম্পত্য জীবন সুন্দর হয়, আইন দিয়ে কখনো দাম্পত্য জীবন সুন্দর হয় না। এই জন্য কোনো অবস্থায় ছেলেকে আটকানোর জন্য অনেক বড় দেনমোহর ধার্য করার অর্থ হলো ছেলেকে আমি চিরস্থায়ী একটা ঋণ বানাই দিলাম। প্রশ্ন, ঘোড়ার গোস্ত খাওয়া নাকি মাকরু? জি। প্রশ্ন, বিশ্ব ইজতেমা নাকি দ্বিতীয় হজ? বুঝাই বললে বলেন না, দ্বিতীয় হজ না, হজের মতো লোক সমাগম বেশি হয়, এটা বড় ক্ষতিকার, মকবুল একটা জামাত, বিশ্ব ইজতেমা মকবুল একটা জামাত, যা অনেক বড় একটা ভালো কাজ, কিন্তু হজের সাথে এটার তুলনা দেয়াই কোনো অবস্থায় ঠিক না। হজ একটা ফরজ ইবাদত, কোরআন হাদিসে কত অকাট্য আল্লাহ রাসূলের যুগ থেকে আছে, আর এটা তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত তবলিগের মাধ্যমে আছে। আমাদের দেশে যে বা এখন দাওয়াত তবলিগ নিয়ে যে একটা অশান্তি ছড়িয়ে হয়েছিল, আল্লাহ না করুক যদি অশান্তি আরো বেশি হতো তাহলে বিশ্ব ইজতেমা বন্ধ হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ হবে, সরকার আশ্বাস দিচ্ছে হবে। আজকেও সরকারের পক্ষ থেকে ওলামা এবং অন্য অন্য সবাই বৈঠক হয়েছে, আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ এই আগামী সপ্তাহে আপনার 15-17 বিশ্ব ইজতেমা হবে। কিন্তু বিশ্ব ইজতেমা একটা বরকতপূর্ণ কাজ, অনেক মানুষের সমাবেশ, হেদায়েতের একটা মাধ্যম, কিন্তু হজের সাথে এটাকে কোনো অবস্থায় কোনো দিক থেকে তুলনা দেওয়া ঠিক না। প্রশ্ন, গ্রামের কুকুর মানুষের পায়খানা খায়, আর গ্রামের কুকুরের মুখে নাপাক, শহরের কুকুর, শহরের কুকুর তো ময়লা খায় না, তাদের মুখ নাপাক কেন? বুঝাই বললে ভালো হয়। সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা কুকুরের লালা, কুকুরের রক্ত, কুকুরের গোস্ত এগুলোকে নাপাকের হুকুম দিয়েছেন। যেমন শুকর মূল জিনিস নাপাক, কুকুরের গা নাপাক না, লোম নাপাক না, কুকুরের লালা নাপাক, আর শুকুরের সত্তাটাই হলো নাপাক। প্রথম, যে কোনো দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে নাকি শহীদের মৃত্যুবরণ করিল, বুঝাই বললে ভালো হয়। জি, হাদিসেই রয়েছে। তবে ইমান থাকতে হবে, কাফের মুসলিম হয়। আর হলো শহীদের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তির আমলনামা যদি মানুষের হক থাকে, আমানত থাকে। আজকে তাফসীরে কিতাবে দেখতেছিলাম যে আমানত এত বড় শক্ত যে শহীদের থেকেও আমানত মাফ হয় না। প্রশ্ন, ম্যারেজ ডে উপলক্ষে স্ত্রীকে কোনো কিছু গিফট করা, ভালো খাবার তৈয়ার করা, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, ম্যারেজ ডে পালন করা জায়েজ কিনা বুঝাই বললে ভালো হয়? না, এটা ম্যারেজ ইসলামের কিছু না। তবে শুধু এই ক্ষেত্রে ইসলাম মানেন না, সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। স্ত্রী যখন ম্যারেজ ডে চায় তখন ইসলাম দেখায়, আর অন্য সময় স্ত্রীর ইসলাম দেখায় না, তাহলে স্ত্রী রাগ হবেই যে আমার সময় তুমি ইসলাম দেখা, অন্য সময় কেন তুমি ইসলাম দেখো না। প্রশ্ন, স্বামীর নামের সাথে স্ত্রীর নাম যোগ করিলে নাকি হাসরের ময়দানে স্ত্রীকে স্বামীর মেয়ে বলিয়া ডাকা হইবে? না, এটা মনে করো আজেবাজে কথা এটা। তবে আমাদের সমাজে অনেক সময় একে অপরের একটা পরিচিতির জন্য দেওয়া হয়, এটা ইসলাম অস্বীকার করে না, তবে মূল নাম ঠিক রাখা চাই। প্রশ্ন, কোরআন শরীফে সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিজে জাহান্নামের আগুন হইতে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আমি তো বাঁচাইতে পারতেছি না, পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কোনোদিন 4 ওয়াক্ত, কোনোদিন 3 ওয়াক্ত, কোনোদিন 5 ওয়াক্ত, এখন আমি কি করিতে পারি, কি করিতে পারে? কথা শুনে না বুঝাই বললে ভালো হয়। যদি আপনি আগের থেকে চেষ্টা করে আসেন, যখন চেষ্টা করা দরকার, ছেলে ছোট ছিল তাকে দিন শিক্ষা দিয়েছেন, জেনারেল শিক্ষা দিয়েছেন ঠিক আছে, কিন্তু তাকে নামাজ রোজা করান হাদিস যতটুকু তাকে শেখা দরকার সেটা শিক্ষা দিয়েছে। তাকে ছোটবেলার থেকেই যখন মাটির হাড়ি আগুনে পড়ার আগে হাতের ইচ্ছা মতো গরম দেখা থাকে, ওরকম থাকতে যেভাবে আপনি শিক্ষা দিয়েছেন, শিক্ষা দেওয়ার পরে পরবর্তীতে যদি এই ছেলে বিগড়ে যায় আপনি গোনাগার হবেন না। আপনি আগে চেষ্টা করেন নাই, ছেলে এখন বড় হয়েছে, এখন আপনি ছেলের কাছে 24 ঘন্টা ওয়াজ করেন, হেদায়াত করেন, এই ওয়াজ ধরবে না। ওই এই ওয়াজের জন্য যে মেমোরি সেট করেছে, মেমোরি ভিন্ন মেমোরি আছে ওর মধ্যে, ওই মেমোরি বাইরে করে দিয়ে আরেকটা ঢোকাতে হবে ওর মধ্যে। আর বিবির ক্ষেত্রে এই মাসলা, আপনি দিনদার মেয়ে আনেন নাই, আপনি টাকা দেখে আনছেন, সুন্দরী দেখে আনছেন, বংশ দেখে আনছেন, দিনদার দেখে আনেন নাই, এখন আপনার বোঝ আসছে, এখন আপনি স্ত্রীকে খাস পর্দা আনতে চান, দাবি অবস্থি বানাতে চান, ভুলটা তো আপনার আগে রয়েছে। আগে যদি আপনি সাধ্য মতো চেষ্টা করতে থাকেন, এখনো করে যাচ্ছেন, তাহলে আপনি গোনাগার না। আর আপনি আগে চেষ্টা করেন না, এখন চেষ্টা করছেন, একটা দায়িত্ব পালন করছেন, কিন্তু আগে অবহেলার কারণে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাওয়ার ভয় আছে, তবে হতাশ হতে নাই কোনো অবস্থায়। এই মহল্লায় এই এলাকায় আছে, আমাদের সাথে সম্পর্ক রাখে। এক ভাই একদিন আমার কাছে এসে খুব কান্নাকাটি করে, হুজুর আমার আব্বা যদি আমার এই অবস্থা দেখতো তা আপনার বা আমাদের প্রতি কি যে খুশি হতো, কেন আব্বা মারা গেছে 2007 সালে। তাহলে আব্বা যখন মারা যায় তখন কোনো মসজিদের ইমাম বাকি ছিল না, আমার নিয়ে হেদায়াত করার চেষ্টা করছে, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে আমি এক অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যাই, হাত ভেঙে গেলে আমি হাসপাতালে ভর্তি থাকি 2-3 মাস। এই ভর্তি থাকার পরেতে যে দাড়ি উঠলো, আর দাড়ি চাচ্ছি না, এখন বড় আল্লাহওয়ালা মানুষ। এটা বুঝাচ্ছি হতাশ হতে নাই, ছেলে মেয়ে স্ত্রী পুত্র থেকে কোনোদিন হতাশ হতে নাই। আর আমাদের সমাজে আমরা হেকমত অবলম্বন করি না, ডাইরেক্ট কাজ করার চেষ্টা করি, ডাইরেক্ট কাজ করলে হয় না, অনেক সময় হেকমত অবলম্বন করতে হয়। বাসার মধ্যে ইসলামিক জিনিস ঢোকাতে হয়, বাসার মধ্যে নিজের চরিত্র, নিজের আমল আখলাকের দ্বারা তাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতে হয়। সবসময় বলে এই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়া হবে না, স্ত্রী নামাজ পড়ে না ঠিক আছে, স্ত্রীর যে সমস্ত চাহিদাগুলো, যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো যদি আপনি সন্তোষজনকভাবে পূরণ করে তারপরে যদি আপনি একটা দাবি তার কাছে করেন তাহলে সে কি করবে? ইনশাল্লাহ মানবে। শুধু সবসময় ওয়াজ সবসময় হেদায়ত, এটা ইসলাম। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর নবী ছিলেন না, ওনার ছেলেকে উনি উপদেশ দেওয়ার জন্য বলে, বৎস তোমার সাথে আমার কথা আছে, উপদেশ দেব তোমাকে। অনেক লম্বা সময় নেওয়ার পর তারপরে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। আমরা যে আমাদের বিবি ছেলে মেয়েদের ব্যাপারে হতাশ হব না কোনো অবস্থায়, যখনই একটু সুযোগ পাবো তাদেরকে হিকমতের সাথে ভালো দিকে আনার চেষ্টা করবো। আল্লাহ না করুক আমার জীবন দেশে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে আমি দিনদার দেখে যেতে পারি নাই, কিন্তু হতে পারে আমার এই দোয়া, আমার এই চেষ্টা, আমার এই আবেগ তাদের মনে থাকবে, কোনো একসময় তারা হেদায়ত পেয়ে যাবে। এজন্য যে খারাপ তারা যদি আপনি ধিক্কার দিয়ে আরো দূরে সরাই দেন, সে কিন্তু আরো দূরে সরবে। এজন্য যে আপনি বলতেছেন ছেলে মেয়ে নামাজ পড়ে না, হতাশ হতে নাই, আশাবাদী হয়ে এদের পিছনে চেষ্টা করা চাই। প্রশ্ন, মৃত্যুর লাশ যখন কবরে রাখা হয় তখন নাকি পুনরায় রূহ লাশের ভিতরে দেওয়া হয়, এই রূহটা লাশের সাথে কতক্ষণ থাকে বুঝায় বললে ভালো হয়? হাদিসের ভাষ্য, যখনই দাফন করা হয় তখন দাফনের মানুষের রূহ বের হওয়ার সাথে সাথে ইল্লিন অথবা সিজ্জিনে চলে যায়, উপরে অথবা নিচেই চলে যায়। যখন দাফন করা হয় তখন ওই রূহটা আবার শরীরের ভিতরে ছেদ করে দেওয়া হয় মুনকার নাকিরের সওয়াল জবাব করার জন্য। মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হওয়ার পরে এই রূহটা আবার ইল্লিন বা সিজ্জিনে চলে যায়। তবে রূহের সাথে শরীরের একটা সম্পর্ক থাকে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইমদাদুল ফতোয়া নামক কিতাবে লিখছেন, সম্পর্কটা কেমন থাকে। মানুষ যখন আমরা ঘুমাই আমাদের রূহ কিন্তু শরীরের সাথে থাকে না। তার দলিল কি দেখবেন, কাউকে ডাক দিলে, ঘুমের থেকে ডাক দিলে হঠাৎ করে উঠতে পারে না, দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দেরি হয়, ওই রূহটা দূরে থাকে, দূরের থেকে আইসে শরীরের মধ্যে ঢুকে তারপর তার জাগ্রত হতে হয়। তার রূহ শরীর থেকে আলাদা হলে রূহের সাথে শরীরের একটা সম্পর্ক থাকে। একজন মানুষ যখন দিনে বা জীবিত অবস্থায় ঘুমায় তার ঘুমন্ত অবস্থায়ও তার শরীরের ঘাম কষ্ট যা কিছু হয় ওই রূহের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে হয়। উনি যে উদাহরণ বলে দিয়েছেন, মানুষ যখন ঘুমায় স্বপ্নে দেখতেছে তাকে বাঘে দাঁড়াচ্ছে, রূহ তো আর এক জায়গায় ঘুরতেছে, ভয়ের মধ্যে সে আসে, ওই রূহ আর এক জায়গাতে ভয় পাওয়ার কারণে তার শরীরে ঘাম এসে যায়, ভয়ে ঘাম এসে যায়। আর একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে তার রূহ অনেক আরামে আছে, আরামদায়ক জায়গায় ঘুরতেছে, তার শরীরে ওই আরামের কিছুটা ভাব ক্রিয়া তাসির তার মধ্যে পাওয়া যায়। তার শরীরের সাথে রুহের একটা সম্পর্ক থাকে মানুষ মারা যাওয়ার পর। রুহ থাকে মূল ইল্লিন বা সিজ্জিনে, জান্নাতি হলে উপরে জাহান্নামি হলে নিচে, কিন্তু শরীরের সাথে তার একটা সম্পর্ক আল্লাহ তাআলা রেখে দেয় আযাবের স্বাদ আস্বাদন করানোর জন্য। প্রশ্ন, মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা আন-নাসর পর্যন্ত যে কোনো একটি সূরা পড়া সুন্নাত, আপনি কেন অ্যাবাউট আবার অন্য জায়গা থেকে পড়েন? এই ধরনের প্রশ্ন আর কি, বাংলা কথা ইংরেজিতে লিখছে আর কি, সব ইংরেজিতে প্রশ্ন। সুন্নাত পড়াটা ভুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরা তুর পড়ছেন, 27 নম্বর পারার 38টা পরে একটা সূরা আছে, সূরাটাই 38টা, সূরা তুর আল্লাহ রসুল মাগরিবের নামাজে পড়েছে, হাদিসে আছে কয়েকবার। আল্লাহ রসুল ফজরের নামাজে সূরা ফালাক নাস পড়ছেন, হাদিসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে সূরা ইউসুফ পড়েছেন আধা পারা, হাদিসে আছে। সুতরাং এই যে মাপগুলো আছে, যেমন মাগরিবের নামাজে জিলজাল থেকে নিয়ে নাস পর্যন্ত এই মাপটা দেখাই দেওয়া, পরিমাণটা দেখাই দেওয়া, যে মাগরিবের নামাজে কিরাত পড়তে হলে এই পরিমাণের মধ্যে পড়তে হবে, তিনটা মাপ আছে। এই তিনটা মাপ উদ্দেশ্য এটা না যে সবসময় মাগরিবের নামাজে এই মাপের মধ্যে থেকে পড়তে হবে, তাহলে আল্লাহর কালাম বাকিটুকু কি হবে অবস্থা। যারা মনে করে সুন্নাত এটা একটা সংকীর্ণ মতবাদ, কিন্তু বাস্তব তাকিক বা এটার মূল আলোচনা গবেষণা হলো এটা একটা মাপ, এই মাপের মধ্যে কিরাত পড়তে হবে। মাগরিবের নামাজের কোনো কিরাত যেন জিলজাল থেকে নিয়ে বড় না হয়, এটা হলো মাপ, এটাকে মূল সুন্নাত বলা ঠিক না। প্রশ্ন, খুতবার বয়ানের সময় এদিক ওদিক তাকানো খেলাফে সুন্নাত, আপনি কেন এদিক ওদিক তাকান খুতবার দেন বুঝে বললে ভালো হয়? খেলাফে সুন্নাত না, খুতবার সময় বাংলা কথাও বলার অনুমতি আছে, যদি দরকারের সময় দেখা যায় দান বাসও চালাচ্ছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় কি বলছে কথা বলতেছে, খতিব সাহেবের জন্য তাৎক্ষণিক কোনো সমস্যা সমাধান হলে বাংলায় বলে এদেরকে কি করতে পারবে, সতর্ক করতে পারবে। খুতবায় যখন কোনো আবেগপূর্ণ কথা হয় তখন হাত উঁচা করতে চাইলে এক দুই ভাই হাত উঁচা করারও কি আছে, অনুমতি আছে। যারা মনে করে খুতবার ভেতরে করা যায় না, তারা মনে করে যে খুতবা যেহেতু নামাজের অর্ধেক এই জন্য খুতবার মধ্যে একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে, না এটা খুতবার জন্য আবশ্যক না। আপনি যে জায়গাতে জানছেন আবার তাহকিক করা দরকার, আবার ভালো করে জানা দরকার। প্রশ্ন, হুজুর আপনি শেষের বৈঠকে সালাম খুব তাড়াতাড়ি ফেরান কেন? শেষের বৈঠকে তিনটা জিনিস পড়তে হয়, আত্তাহিয়াত পড়তে হয়, দুরুদ ইব্রাহিম পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। আত্তাহিয়াত পড়া ওয়াজিব, দুরুদ ইব্রাহিম পড়া সুন্নাত, দোয়া মাসুরা পড়া মুস্তাহাব, মুস্তাহাব। এখন যদি কোনো মুক্তাদির আত্তাহিয়াত শেষ না হয় তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে হলেও সে আত্তাহিয়াত শেষ করবে, আগে মাসলা বুঝাই দিবে। আর এই শেষ বৈঠকে আত্মীয়াত সমপরিমাণ বসা ফরজ, চারটা কথা হলো, আত্মিয়াতু সমপরিমাণ পরম বসা ফরজ, আত্মিয়াতু পড়া ওয়াজিব, দুরুদে ইব্রাহিম পড়া সুন্নাত, দোয়ায়ে মাসুরা পড়া মুস্তাহাব। এখন যদি যারা যাদের মুখ চালু না আস্তে আস্তে যারা পড়ে এদের দিকে লক্ষ্য করে যে থাকতে হয় তাহলে অধিকাংশ মুসল্লির আত্মিয়াত দুরুদ ইব্রাহিম দোয়ায়ে মাসুরা শেষ হয়ে তারা কাছতে কাছতে নামাজ শেষ করে ফেলবে। আপনার নামাজের শেষে তখন দেখবেন যে কাজ দুই তিনটা হয়ে গেছে, তখন আপনি মনে করবেন যে ওনার আত্মিয়াত শেষ হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এইভাবে কাশেন না, তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি যে মাসলাটা বুঝতেছেন মাসলাটা ভুল মাসলা, মাসলা হলো ইমাম সাহেব তার ইনসাফের সাথে আমানতদারিতার সাথে সে তার কিরাত গুলো শেষ করবে, সে আত্মায়াত পড়বেন, দুরুদ ইব্রাহিম পড়বেন, দোয়াই মাসুরা পড়বেন, স্বাভাবিক ভাবে তাড়াহুড়া ওরা আস্তে আস্তে না শেষ হয়ে যাওয়ার পর উনি সালাম ফিরে দিবেন। এখন এই সময় যদি মুক্তাদের আত্মায়াত শেষ হয়ে যায় উনি সবচেয়ে কি ফিরে দিবেন, সালাম ফিরে দিবেন। ইমাম সাহেব যখন আত্মায়াত পড়েছেন, দুরুদ ইব্রাহিম পড়েছেন, দোয়াই মাসুরা পড়েছেন, তখন যে কোনো মুক্তাদের আত্মায়াত শেষ হয়ে যাওয়ার কথা, তখন আপনার আত্মায়াত বাকি থাকবে না। সুতরাং এখন এই জায়গা আসতে হবে কখন, তাড়াহুড়া হবে কখন, যখন ইমাম সাহেবও আত্মায়াত পড়ি নাই বা কোনো মুসল্লি কি পড়ি নাই আত্মায়াত পড়ি নাই, তখন সেটা তাড়াহুড়া বলা যাবে। যখন এই তিনটা আমল করে সালাম ফেরানো হবে এটাকে তাড়াতাড়ি বলা না। প্রশ্ন, আমরা যখন ইমামের পিছনে ফরজ সালাত আদায় করি তখন রুকু এবং সিজদার মধ্যে যখন তাসবিহগুলো আদায় করি, এখন কি এই তাসবিহগুলো বেজোড় সংখ্যায় হতে হবে, এটা কি বাধ্যতামূলক? না। আরো প্রশ্ন আছে, মনে এর মানে তিনবার পাঁচবার সাতবার, জোড় হলে মানে চারবার ছয়বার, এরকম হলে কি নামাজের কোনো সমস্যা হবে? আর সাতবার এর বেশি তাসবিহ আদায় করলে কি কোনো ক্ষতি হবে? বেজোড় পড়া সুন্নাত, তাসবিহ পড়া একটা সুন্নাত, বেজোড় পড়া একটা সুন্নাত, সর্বনিম্ন তিনবার হওয়াটা সুন্নাত, তিনবারের পরে সাতবার নয়বার এগারোবার তেরোবার, তবে এটাকে এই সংখ্যাটা বেজোড় সংখ্যাটা নির্ধারণ করে রাখতেই হবে এটা জরুরি না, সাধ্য মোতাবেক চেষ্টা করা, তো উল্টা হলে অসুবিধা হবে না আমাদের। প্রশ্ন, হুজুর আমাদের গ্রামের একটি রীতিনীতি চলে আসছে যে বহু বছর থেকে কেউ মারা গেলে অথবা নতুন কোনো প্রতিষ্ঠান চালু করতে আমরা বেশি কিছু হুজুরকে ডেকে এনে কোরআন খতম করাই, যাতে করে ওই খতমের স্বভাব মৃত লোকের লোকের কবরে পৌঁছায়, কিন্তু তারা সে বিনিময় অর্থ হাদিয়া স্বরূপ টাকা নিয়ে থাকে, বিনিময় দেওয়া বেদাত, কিন্তু বেদাত জেনেও তারা টাকা নিয়ে থাকে, এতে করে আমরা কি ওই খতম থেকে কোনো ফজিলত বা লাভবান হব? না, কোনো সব হবে না, যে পড়ে তারও সব হবে না, যার জন্য পড়লো তার জন্য সব হলো না, এই জন্য টাকার বিনিময়ে কোথাও কোনো জায়গায় সব রেশানি না করা চাই। আপনার টাকা ভাঙতে চান আপনি শুধু খাওয়াই দেন, আপনি যদি টাকাই দিতে চান তাহলে খাওয়াই দেন, টাকার বিনিময়ে আপনি সব কেনার চেষ্টা করেন না, এই জন্য ইশারে সবের জন্য টাকা দেওয়া নেওয়া উভয়টাই গোনা। প্রশ্ন, হুজুর মান করলে নাকি 40 দিন ইবাদত কবুল হয় না, এটা কি সত্য? হাদিসে আছে যে ব্যক্তি মদ পান করে তার ইবাদত 40 দিন কবুল হয় না, এটা বুঝতে হবে 40 দিন তার জন্য কোনো সওয়াব লেখা হয় না, কিন্তু সে দায়িত্ব মুক্ত হবে। নামাজ যেমন পড়ি দুইটা কাজ, এক নম্বর হলো আল্লাহর হুকুম আমি আদায় করলাম, আর একটা হলো আমি নামাজ পড়লাম আমার জন্য আল্লাহ তাআলা একটা সওয়াব দিয়ে দিচ্ছেন, আমাকে আমল নামায় সওয়াব দিচ্ছেন। তো এই ধরনের কিছু গোনা আছে যে গোনা করলে আমল নামায় অতিরিক্ত কোনো সওয়াব আসে না, কিন্তু দায়িত্ব থেকে মুক্ত হইতে হয়, হওয়া যায়। তার মধ্যে এরা ধরনের টাকা, যে সমস্ত জায়গায় বলা হয়েছে নামাজ পড়লে টাকুর নিচে নামাজ লুঙ্গি ঝুলাই রাখলে তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, এগুলো অর্থ হলো সে ওই কবুল হলে যে সওয়াব পাইতো সেই সওয়াবটা সে পাবে না, কিন্তু এই অবস্থাটা নামাজ পড়তে হবে দায়িত্ব আদায়ের জন্য। আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি এ ধরনের হারাম কাজ করে ফেলে, এরপর থেকে সে অনুতপ্ত হয়, এরপর থেকে সে সাথে সাথে নামাজ পড়া শুরু করবে, 40 দিন হয়তো আল্লাহ দরবারে তার নামাজের জন্য সওয়াবের আশা সে করতে পারবে না, কিন্তু এটা একটা হুমকি শরীফ কথা, আল্লাহ তাআলা বান্দাকে হুমকি দিচ্ছেন মদের খারাপির জন্য। প্রশ্ন, হুজুর আমরা যখন ফরজ সালাত একা একা মসজিদে কিংবা বাসায় আদায় করি তখন কি নামাজের মধ্যে সূরা উচ্চ স্বরে পাঠ করতে হবে, বা ওই নামাজ কি একামত দেওয়া প্রয়োজন আছে? মাগরিব এশা ফরজ, এই তিন নামাজে কেরাত জরোজের পড়া ভালো একাকী নামাজ পড়া অবস্থা, যদি বাসের কারণ সমস্যা না হয়, বাসায় নামাজ পড়তেছে কেউ ঘুমাচ্ছে না কেউ কোনো অন্য তেলাওয়াতে নাই, তখন মাগরিব এশা ফজর যে নামাজগুলোতে কেরাত জোরে পড়তে হয় সেই নামাজগুলোতে একাকী ব্যক্তি ইচ্ছা করলে আস্তেও পড়তে পারে জোরেও পড়তে পারে, জোরে পড়লে একটা সুবিধা হলো কোনো দুশ্চিন্তা আসে না, শয়তান দূর হয়, এই জন্য যখন অন্যের ক্ষতি না হয় সমস্যা না হয় তখন জোরে পড়াটা ভালো, আস্তে পড়লেও নামাজ হয়ে যাবে। দ্বিতীয় ছিল ইকামত, ইকামত দেওয়া সুন্নাত, একাকী ভাবে ফরজ নামাজ পড়তে গেলে ইকামত দেওয়া সুন্নাত। ইকামতের মাসলা এরকম, আস্তে জোরে উভয়টাই ইচ্ছা। প্রশ্ন, বিয়ে কি পূর্ব নির্ধারিত? সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু সেই নির্ধারিত হওয়ার অর্থ এটা না যে আমি চেষ্টা করবো না। এই জুমাই বা এর আগের জুমাই গিয়েছিল আমাদের আল্লাহর ফয়সালার উপরে তাকদীরে থাকা, আমার চেষ্টার পরে যেটা আমার ভাগ্যে আসবে মনে করতে এটা আল্লাহ আমার কিসে রাখছে, ফয়সালা রাখছে, এটা হলো তাকদীরের কথা। ইসলামী রাজনীতি কি করা যায়? হ্যাঁ, ইসলামী রাজনীতি করা যায়। খেলাফত আন্দোলন, খেলাফত মসজিদ বা ইসলামী আন্দোলন, যে কোনো যেটা আপনার ভালো লাগে, তবে ইসলামী রাজনীতির নামে ব্যক্তি স্বার্থ উদ্ধার করা যায় নাই। ইসলামী স্বার্থের নামে, ইসলামী রাজনীতির নামে ব্যক্তি স্বার্থ উদ্ধার করা যায় নাই। ইসলামী রাজনীতি আছে, কিন্তু সেটার জন্য ব্যক্তি স্বার্থ বা নিজস্ব একটা মতবাদ বা নিজস্ব একটা দলকে সমাজে মানুষের সামনে ই করার জন্য, দেখানোর জন্য এটা যায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ লাভ করে তন অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد أن غنغر غنغر বুঝার মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আজকে মারা গেলে কালকে দুই দিন হয়ে যাবে, রাতে মারা গেলে সকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করবে না। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত রকম গুনাহকে আপনি মাফ করে দেন, আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ, একজন বাচ্চা একটা সন্তানের পেছনে বাপ্পার কত কষ্ট হয় বাপ মা জানে। ইয়া আল্লাহ, সেই কষ্ট করে যে বাপ মা আমাদেরকে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতিমের মতো আমাদের নেকে আমাদের দিকে তাকিয়ে থাকে। ইয়া আল্লাহ, সে সমস্ত বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আজকে যে আমানতের আলোচনা গেল, ইয়া আল্লাহ, এবং চকলখড়ির আলোচনা গেল, ইয়া আল্লাহ, আমানত রক্ষা করে ইয়া আল্লাহ চকলখড়ি এবং খেয়ালত করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি জায়গায় ইয়া আল্লাহ আমানত রক্ষা না করার কারণে অশান্তি। ইয়া আল্লাহ, আমাদের সকলকে যথাযথ আমানত রক্ষা করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, আমানতদার হিসেবে আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব আছে অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের হায়াতে বরকত দান করে। ইয়া আল্লাহ, দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেকামল করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, আমাদের কাউকে অসুস্থ করে, ইয়া আল্লাহ, আর্থিকভাবে অসচ্ছল করে অন্যের উপর বোঝা বানিয়ে রাখিয়েন না। ইয়া আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সবার দেহে নিজ অর্থে যেন আমরা চলতে পারি, সেভাবে আমাদের সকলের হায়াতে বরকত দান করে। ইয়া আল্লাহ, আমাদের কাউকে কষ্ট দিয়ে মৃত্যু দিয়েন না, কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, কাউকে দুর্ঘটনার মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, কাউকে কঠিন রোগে ভোগাই ভোগাই মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, আমাদের সকলকে দুনিয়া আখেরাত ইজ্জত ওয়ালা জিন্দেগির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন। আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নেন। আমাদের সকলের পরিবার থেকে সকল প্রকার অশান্তিকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইসলামী ঘর শান্তি সুখের ঘর হিসেবে কবুল করে নেন। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য দুনিয়াতে উপকারী আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, দুনিয়ার সুখ শান্তির সাথে সাথে আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি অর্জন করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই কোরআনের আলোচনার খাতিরে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন। দিনের উপর সহি ইয়া আল্লাহ সঠিক আমল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, জান্নাতি বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করতে পারি, একে অপরের সম্মান রক্ষা করে চলতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বেইজ্জতি করা থেকে, বেইজ্জতি হওয়া থেকে আমাদের সকলকে নিরাপত্তা দান করেন। ইয়া আল্লাহ অসম্মানিত হওয়া থেকে এবং অসম্মানিত করা থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করেন। হাদিস শরীফে আসছে, কেউ যদি কাউকে অসম্মানিত করে, ইয়া আল্লাহ সে ব্যক্তি ঘরে বসে থাকলেও তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেনই। ইয়া আল্লাহ আমাদের কাউকে এই ইয়া আল্লাহ কাউকে অসম্মানিত করার থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করে, লাঞ্ছনা বঞ্চনা হে প্রতিপন্ন থেকে বিরত থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ অনেক দাড়ি পাকা ভাইদেরকে নিয়ে হাত তুলেছি, দূর দূর থেকে আসে ইয়া আল্লাহ, তাদের দাড়ি ইয়া আল্লাহ তাদের হায়াতের কারণে দূর দূর থেকে আসার খাতিরে তাদের ওসিলা আপনি আমাদেরকে কবুল করে নেন। আমাদের ইয়া আল্লাহ কোরআনের আলোচনাকে আপনি আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে আমাদের জীবনে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশা গুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আনে বলা বিশ্ব ইসলামকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সমস্ত রকম ফিতনা থেকে মুক্ত করে সত্যিকারের দিনের দাওয়াতের জন্য এই বিশ্ব ইসলামকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের দেশের মানুষ গরিব, ইয়া আল্লাহ এই ইখতিলাফের কারণে ফিতনার কারণে যদি বিশ্ব ইস্তেমা চলে যাইতো তাহলে আমাদের দেশের মানুষ বিশ্ব ইস্তেমা থেকে বঞ্চিত হয়ে যাইতো। ইয়া আল্লাহ সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে ইনসাফের সাথে সুন্দর মতো যেন বিশ্ব ইস্তেমা হতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের খেদমতের কে সাথে ইয়া আল্লাহ জুড়ে থাকবার মহব্বত করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশা গুলোকে কবুল করে নে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।